পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তুবদু শাইয়ান আও তুখফু ফা ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা আহজাবের আয়াত নম্বর 54 থেকে। আল্লাহ পাক এতে মানব জাতির অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী, সে অন্তরের কথা প্রকাশ করুক অথবা গোপনে রাখুক, যা প্রকাশ্য আর যা অপ্রকাশ্য সব কিছুই আল্লাহ সমানভাবে জানেন। এই ঈমান, এই বিশ্বাস যত মজবুত মানুষের হবে তত বেশি সুন্দর জীবন গঠন করতে পারবে, সৎ জীবন যাপন করতে পারবে। আল্লাহ পাকের সাদ করছে, ইনতুব দুশাইয়ান আও তুখফুহু, তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো, আও তুখফুহু অথবা গোপন করো, ফাইনাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, জেনে রাখো যে আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। আর এখানে যে আলোচনাগুলি চলছে বিবাহ শাদী, এই সম্পর্কেও এই বিষয়গুলি বলতে পারেন যে যদি কেউ অসৎ কথা ভিতরে লুকিয়ে রাখে তবু আল্লাহ জানবেন। এই গোপন প্রেম হোক অথবা প্রকাশ্য হোক, ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, আল্লাহ পাক সব কিছুই জানছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লা জুনাহা আলাইহিন্না ফি আবায়িহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না ওয়ালা নিসাইহিন্না ওয়ালা মা মালাকাত আইমানুহুন ওয়াত্তাকিনাল্লাহ ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহীদা। এই আয়াতে একটি সংশয়ের জবাব দেওয়া হয়েছে। আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে যে বিধানটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে পরপুরুষ সামনাসামনি মহিলাদের সামনে আসবে না। কোনো কিছু যদি চাইতে হয় তো ফাস আলুহনামি ওয়ারাই হেজা, পর্দার আড়াল থেকে চাইবে। আর মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাও করতে বলেছেন, যে আয়াত আমাদের আসছে এই সূরাতেও রয়েছে আর সূরা নূরেও রয়েছে। তো তখন একটা প্রশ্ন জাগলো যে তাহলে কি মহিলা বাপের সামনে যেতে পারবে না, নিজের ভাইয়ের সামনে যেতে পারবে না, ছেলের সামনে যেতে পারবে না, সাবালক শ্বশুরের সামনে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি এসব প্রশ্নগুলি জাগলো। যারা আপনজন নিকট আত্মীয় এইরকম কিছু পুরুষ আছে তাদের সামনে যেতে পারবে কিনা, এর কোনো সীমারেখা আছে কি নেই, কোন কোন শ্রেণীর পুরুষদের সামনে একজন মহিলা শরীরের কিছু অঙ্গ খুলে যেতে পারবে যেটা সচরাচর অন্য মহিলার সামনে মহিলারা খুলে থাকে। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিলেন এই বিধানটিকে, লা জুনাহা আলাইহিন্না ফি আবায়িহিন্না, নারী জাতিদের জন্য কোনো গুনাহ নেই তাদের বাপ দাদা নানা সম্পর্কে। বাবার সামনে, দাদার সামনে, নানার সামনে, তাদের ওপরের কেউ যদি থাকে বেঁচে তাদের সামনে শরীরের কিছু অঙ্গ খুলতে কোনো অসুবিধা নেই, যেগুলি বললাম। ওয়ালা আবনাইহিন্না, আর নারীদের ছেলেদের ক্ষেত্রেও সাবালক হয়ে গেছে, ছেলেরা অসুবিধা নেই, মাথার চুল ছেলেদের সামনে খুলবে। ওয়ালা ইখওয়ানহিন্না, ভাইদের সামনে, ভাইদের ক্ষেত্রে। ওয়ালা আবনা ইখওয়ানহিন্না, আর ভ্রাতুষ্পুত্রদের ক্ষেত্রে, ভাইয়ের ছেলেরা তাদের ক্ষেত্রে। ওয়ালা আবনা আখাওয়াতহিন্না, বোনের ছেলেদের ক্ষেত্রে। ওয়ালা নিসাইহিন্না, আর নিজেদের মহিলাদের ক্ষেত্রে, নিসাইহিন্না তাদের মহিলাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন। এখান থেকে অনেক আলমাই কেরামগণ বরং এটি সঠিক যে তারা শুধু যারা ইমানদার, ধার্মিক, সৎ চরিত্রবতী, যারা ভালো চরিত্রের অধিকারিণী মহিলা, তাদের সামনে শরীরের ওই অঙ্গগুলি খুলবে। যারা অসৎ চরিত্রের মহিলা, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না, ভয় করে না, তাদের সামনে মাথার চুল খুলবে না, হাঁটু পর্যন্ত খুলবে না, হাতের এই অংশগুলি খুলবে না, চেহারা পর্যন্ত তাদের সামনে ঢাকার চেষ্টা করবে। কারণ দেখে নেবে, দেখার পরে অসৎ মহিলারা অন্তর তাদের খারাপ, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, যে জবাব দিতে হবে গিয়ে স্বামীর সামনে, ভাইয়ের সামনে, বয়ফ্রেন্ড আছে তার সামনে বলবে, জানো জানো অমুকের মেয়ে অত্যন্ত সুন্দরী, অমুকের মেয়ে চুল দেখলাম একেবারে লম্বা চুল, অন্য দুষ্প্রকৃতির লোকদেরকে আকৃষ্ট করে দিতে পারে, যেটা ফিতনার কারণ হইতে পারে। আল্লাহ এই জন্য বলেছেন যে তাদের মতো যারা ধার্মিক মহিলা তাদের সামনে শুধু তারা শরীরের কিছু অংশ খুলবে যেটা মাহারানদের সামনে খোলা যেতে পারে। আল্লাহ পাক এখানে আপন চাচা আপন মামার কথা উল্লেখ করেননি, কিন্তু সেই হাদিস দ্বারা তা প্রমাণিত। এই জন্য আপন মামা, চাচা তো মামা নাই আপন মামার সামনে, আর আপন চাচা চাস্ত চাচা নাই। আপন চাচা মানে আপন চাচা বা বৈমাতৃয় বৈপিত্রীয় চাচা, মামা মানে আপন মামা বৈমাতৃয় বৈপিত্রীয়। এই মামারা এরাও মাহারাম। ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, আর যেসব দাস দাসীরা তাদের অধীনস্থ তাদের মালিকানা ভুক্ত তাদের সামনেও পর্দা ফরজ নয়, চেহারা খুলতে পারে, হাত খুলতে পারে। মহিলাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ওলামা কেরামরা ফোকাহ কেরামরা বলেছেন যে যখন দাস কৃত দাস বাড়ির চাকররা নয় কিন্তু স্বাধীন চাকর, আজকালকার যেসব চাকর কাজের ছেলে বাড়ি তাদেরকে দেখে পর্দা করতে হবে, তাদের সামনে পর্দা করতে হবে। কিন্তু কৃত দাস যে যদি কোনো মহিলার থাকে তাহলে সেই ক্ষেত্রে পর্দা নেই, বরং মাহারামের মতো তাদের সামনেও চেহারা খুলে বা হাতের কিছু অংশ খুলে আসতে পারবে। ওয়াত্তাকিন আল্লাহ, তার সাথে সাথে আল্লাহকে ভয় করতে থাকা, এত টাইট কাপড় পরবে না, আকর্ষণীয় লেবাস পোশাক পরবে না যে ছেলেদের সামনে বাবার সামনে চাচার সামনে মামার সামনে সেগুলি ফিতনার কারণ হইতে পারে। সেজন্য আল্লাহকে ভয় করতে থাকবে, এমন ভঙ্গিমায় কথা বলবে না যে মামা চাচাও ফিতনায় পড়তে পারে। আজকালকার যে টাইট পোশাক আর অসম্পূর্ণ পোশাক এসবে অনেক সময় ফিতনার কারণ আপনজনদের জন্য। অতএব আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহীদা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু প্রত্যক্ষ করেন। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রসঙ্গ বদলে গেল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার বিধান সম্পর্কে মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ পাক তার নবীর প্রতি রহমত বর্ষণ করে, ওয়া মালায়েকাতাহু আর তার ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনরা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা সালাত পেশ করো, মানে তার জন্য রহমতের তোমরা দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, আর যথাযথ সুন্দরভাবে তোমরা সালাম পেশ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। সালাত এবং সালাম এটি হচ্ছে ইবাদত, আর যে কোনো ইবাদতের পন্থা অস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেননি, শিখিয়ে দিয়েছেন। সুতরাং সালাত সালাম কেমন করে পেশ করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন। নিজের পক্ষ থেকে রচনা করবেন যে আমরা সালাম পেশ করব নবীর ওপর, সুতরাং দাঁড়িয়ে যাব সারিবদ্ধ হয়ে, ওয়াজ মাহফিলে কিয়াম করব, আর কিয়াম করে বলব ইয়া নবী সালাম আলাইকা। এটা ইসলামে নেই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি। আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিলে, হে মেহেরুল্লাহ মুনশির দুরুদ, আর সুর ধরে জলসা ওয়াজ মাহফিলের দুরুদ, এটা ইসলামে নেই, সম্মিলিত নেই। সালাত সালাম ইবাদত, সুতরাং এর তরিকা পন্থা সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছেন, অসম্পূর্ণ নেই যে মোল্লারা আবিষ্কার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, এই জন্য সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফ নুসাল্লিমু আলাইক, আমরা জেনে নিয়েছি যে কেমন করে সালাম পেশ করব আপনার উপর, আপনি জানিয়ে দিয়েছেন আত্মাহিয়াতের মাধ্যমে। আত্মাহিয়াতে তার আগে, তার মানে আত্মাহিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে সালাম কেমন করে পেশ করতে হবে শিখে ফেলেছি, ফাকাইফা নুসাল্লি আলাইক, এখন সালাত কেমন করে পেশ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কোন কোন ক্ষেত্রে সালাত সালাম পেশ করতে হবে তাও রাসূলুল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং সবচাইতে ভালো ক্ষেত্র যেখানে ফরজ রুকুন নামাজের অধিকাংশ আইম্মা কেরামদের নিকট, সেটা হচ্ছে নামাজের বৈঠকে আত্তাহিয়াত তাশাহুদের পরে এই দুরুদ ইব্রাহিমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত বলবেন আপনি। তারপরে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখনই নবীর নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীর নাম লিখবেন আপনি তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন, শুধু সওয়া লিখে রেখে দিবেন না, শুধু দোয়া লিখে রেখে দিবেন না, বরং পূর্ণ লিখবেন, যেমন সালাফে সালেহীন মুহাদ্দিসিনে কেরাম অভাবের যুগে কালির অভাব, কাগজের অভাব, প্রত্যেকটি হাদিসের সাথে তাদের পাণ্ডুলিপিতে পর্যন্ত, আজকালকার ছাপা কিতাবে শুধু নাই, পাণ্ডুলিপিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্র, নবীর ওপর দুরুদ কোন কোন ক্ষেত্রে পেশ করবেন, নামাজের মধ্যে, আত্তাহাতের পরে, সালাম ফিরার আগেখানে, এটা একটা ক্ষেত্র যা আল্লাহ পাক ফরজ করেছেন। আর একটি ক্ষেত্র যখন নবীর নাম শুনবেন মজলিসে কমপক্ষে একবার ফরজ, আর প্রত্যেকবার যতবার নবীর নাম শুনবেন, যতবার নবীর নাম লিখবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ লিখা পূর্ণ বলা, এটা হচ্ছে সুন্নাত তরিকা। মুহাদ্দিসিনে কেরামরা তাদের পাণ্ডুলিপিতে এই পদ্ধতিতেই তারা হাদিসের কিতাব লিখেছেন, কিন্তু আজকালকার কৃপণরা স আর দ লিখে রেখে দেয়, অথবা আজকালকার কৃপণ বক্তারা বলেই না, নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার তৌফিক হয় না। এছাড়াও বেশ কিছু সময় রয়েছে যেগুলোতে দরুদ সালাম পেশ করা সুন্নতসম্মত, যেমন জুমার দিনে বেশি বেশি সালাত নবীর ওপর পাঠ করতে, মানে দুরুদ পাঠ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুয়ার মধ্যে বেশি বেশি দুরুদ পাঠ করবেন, তাতে দুয়া কবুল হওয়ার বেশি আশা করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র রয়েছে, এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর মেনে চলার ইসলামী একমাত্র রাস্তা, প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায় ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা, প্রতি শনিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. My question is, he listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial korun Dr. Zakir ke. Prati shonibar, raat 6:30 aap puno shamprachar, shakal 9:30 Bangladeshe, Peace TV Banglaaye. The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Mu'aymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, kal shondha 6:00 aap puno samprochar, sokal 11:00 Bangladeshe, Peace TV Banglay. সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক এরশাদ করছেন সূরা আহজাবের আয়াত নম্বর 57-তে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয় আল্লাহকে এবং তার রাসূলকে যারা কষ্ট দেই, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, ইহকালে পরকালে আল্লাহ পাকের তাদের ওপর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর মার রয়েছে তাদের উপর, যে কোনো রকমের কষ্ট, ব্যঙ্গচিত্র বানানো ইসলামের শত্রুদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ফিল্ম বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, ঘাটতি করা, মানহানি করা, যে কোনো কিছুই সামিল, অবাস্তব কথা বলা যা সত্য নয়, মিথ্যা অপবাদ দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা মোতাবেক না চলা, বিদাতি কাজকর্ম করা, সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাকর আযাব প্রস্তুত করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, আর যারা মুমিন পুরুষ মুমিন নারীকে এমন কিছু কথা কাজ দিয়ে কষ্ট দেয় যা তারা আসলে করেনি, মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, তারা বহন করবে মিথ্যা অপবাদের বোঝা এবং স্পষ্ট গুনহার বোঝা। কারো পর মিথ্যা অপবাদ দেবেন, কারো সম্পর্কে বাড়িয়ে কথা বলবেন না, তিলকে কখনো তাল করবেন না। আল্লাহ পাক তারপরে মহিলারা বাইরে গেলে তাদের পর্দা কেমন হইতে হবে সে সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদের বলে দাও, অবানাতিকা, তোমার মেয়েদের বলে দাও, নিসাইল মুমিনিন, আর মুমিনদের স্ত্রীদেরকেও বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের বড় চাদরের কিছু অংশ যেন তাদের নিজেদের ওপর ঝুলিয়ে নেই, তাদের মাথার ওপর দিয়ে মুখমণ্ডলের ওপর আর বক্ষের ওপর যেন ঝুলিয়ে নেই, যাতে তাদের বক্ষ ঢাকা থাকবে, তাদের মুখমণ্ডল ঢাকা থাকবে, তাদের মাথার চুল ঢাকা থাকবে। জালিক আদনা আইয়ু ওরাফনা, তাহলে এটা তাদের চেনার অত্যন্ত নিকটবর্তী হবে, মানে চেনা তাদের সহজে সম্ভব হবে যে এরা ভদ্র মহিলা, এরা আল্লাহ ভীরু, পরেশগার, ভালো চরিত্রের মহিলা, এদের সম্পর্কে অসৎ লোকেরা কোনো অসৎ নিয়ত করার উদ্দেশ্য করার সুযোগ পাবে না, ফালা ইউজাইন, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াকান আল্লাহ গফুর রাহিম, আল্লাহ পাক সবকিছুর মার্জনাকারী, বড় দয়াবান, লা ইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আর যারা মুনাফিক কপট, এরা যদি বিরত না হয়, আর যাদের অন্তরে ব্যাধি আছে, সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসারের ব্যাধি, তারা যদি অন্যায় কাজ থেকে, পাপ থেকে বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, আর মদিনায় যেসব গুজব রটনাকারী লোকেরা আছে, মুনাফিকরা গুজব লটে, চরিত্রহীন মুনাফিক কিছু, এরা একটু কথা শুনলে গুজব রটিয়ে বাড়াইত। আল্লাহ বলছেন, এরা যদি নিজের এসব অন্যায় থেকে বিরত না হয়, লা নুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব, নির্দেশ দেব, করো এরকম, সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর তোমার প্রতিবেশী হয়ে অল্প সময় ছাড়া আর থাকার সুযোগ পাবে না মদিনায়, তোমাকে বলবো তাড়িয়ে দাও এইসব মুনাফিককে মদিনা থেকে। সুতরাং এখনই তারা সাবধান হয়ে যাক, মালউনিন, এরা অভিশপ্ত, এই পাপিষ্টরা হচ্ছে অভিশপ্ত, আইনামা সুকিফু ওখেজু, যেখানেই তারা থাকুক না কেন তাদেরকে পকড়াও করা হবে, ও কুত্তিলু তাকতিলা, এবং তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হবে। আল্লাহ পাকের এই কঠোর শাস্তি, যারা পাপিষ্ঠ, যারা অবাধ্য, যারা কপট, যারা কাফের অস্বীকারী, তাদের আল্লাহ পাক সুন্নাত আল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা, ফিল্লাযীনা খালাউ মিন কাবল, ওই সব লোকদের মাঝে যারা এর পূর্বে চলে গেছে, আগের উম্মতে আল্লাহ পাক এইরকম দমনের বিধান, পাপিষ্ঠদের অপরাধীদেরকে নির্মূল করতে হবে এই বিধান ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর আল্লাহ পাকের নীতিমালায় কোনো রকমের রদবদল পাবে না। ইয়াসআলুকা নাস, হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, কুল, বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর চূড়ান্ত জ্ঞান তো আল্লাহর কাছে রয়েছে, আমি কি জানি, অমায়ুদ্রিকা লা আল্লাহ সাআতা তাকুনু ক্বারিবা, আর তুমি কি বা জানবে, হতে পারে কিয়ামত অত্যন্ত নিকটে, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদা লাহুম সাইরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল কাফেরদের উপর লানত অভিশাপ করেছেন, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, যারা কাফের, যারা নিজের ইসলামকে নষ্ট করেছে ইমান ভঙ্গকারী যে কোনো বিষয় দিয়ে, লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা, না কোনো অভিভাবক পৃষ্ঠপোষক পাবে সাহায্যকারী, আর না কোনো মদদগার পাবে সাহায্যকারী পাবে, ইয়াওমা তুকাল্লা ওয়াজুহুম ফিন্নার, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে মুখের ভরে উপুড় করে ফেলে দেওয়া হবে, আগুনে মুখের ভরে উপুড় করে জ্বালানো হবে, ইয়াকুলুন, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হাই আক্ষেপ, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আল্লাহর কথা মানতাম এবং রাসূলের কথা মানতাম তাহলে এই দুর্দশা হইতো না। ওয়াকালু, আরো বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারান, আল্লাহ, আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম আর আমাদের মুরব্বীদেরকে বড়দেরকে মেনেছিলাম, দুই রকমের নেতা। দুনিয়ার নেতৃত্ব এদেরকে সাদা বলে বোঝানো হয়েছে, আর কোবরা আনা মানে ধর্মীয় নেতৃত্ব যারা দিয়েছে। আলেম আলমা হুজুরদেরকে মেনেছিলাম, পীরদেরকে মেনেছিলাম যারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি, আর এ দুনিয়ার নেতাদেরকে মন্ডল মাতাব্বরদেরকে সমাজের অধিপতিদেরকে মেনেছিলাম, রাজনৈতিক নেতাদেরকে মেনেছিলাম আর ভাঙচুর করেছিলাম, জুলম অত্যাচার করেছিলাম, তোমার তরিকায় চলিনি। ফাদাল্লুনা সাবিলা, সুতরাং এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব, হে আল্লাহ সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আমাদেরকে যে শাস্তি দিচ্ছ এর দ্বিগুণ শাস্তি দাও এই জালেম নেতাদেরকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা হোক। ওয়াল আনহুম লানান কাবীরা, এদের উপর মহা অভিসম্পদ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, আল্লাহ পাক বলছেন যে হে মুমিনরা তোমরা ওই সব লোকদের মতো হইও না, ইহুদিদের মতো যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। ফাবাররাহুল্লাহ, তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন, দোষমুক্ত ঘোষণা করেছিলেন। মিম্মা কালু, তাদের কথা থেকে। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বড় সম্মানিত ছিলেন। মূসা আলাইহিস সালাম পর্দায় গিয়ে গোসল করতেন, তখন এই বদতমিজ বদচরিত্রের ইহুদিরা বনি ইসরায়েল তারা বলছে এ মূসা লুকিয়ে লুকিয়ে গোসল করছে আমাদের সামনে। সেই যুগে উলঙ্গ গোসল করা জায়েজ ছিল, লোকজন দেখতো, এটা হয়তো সেই শরীয়তে জায়েজ ছিল। মূসা আলাইহিস সালাম শরীরের গাঁটাও খুলে না, উলঙ্গ হয় না, তার নিশ্চয়ই তার কোনো রোগ আছে, শ্বেত রোগ আছে, আর না হইলে তার হাইড্রোসিল আছে এক শিরা। আল্লাহ পাক মুক্ত করার জন্য করলেন কি, একদিন মূসা আলাইহিস সালাম নির্জনে গোসল করছেন পাথরের উপর, সহিহ বুখারীর হাদিস, কাপড় রেখে উঠে কাপড় নিতে আসছেন, পাথর কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে, পালাইতে পালাইতে গিয়ে বনি ইসরায়েলদের মাঝখানে গিয়ে থামলো। মূসা আলাইহিস সালাম দৌড় দিয়ে গিয়ে কাপড় সৌবি হাজারও কাপড় দাও কাপড় দাও, এই কাপড় নিয়ে পাড়াচ্ছ কেন, কাপড়টা নিলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে পুরো দেখেই ফেললো, দেখলো কোনো দোষ নেই। আল্লাহ পাক এইভাবে ফাবার রাহুল্লাহ দোষমুক্ত করলেন। এই হাদিস এই আয়াতের তাফসির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, ব্যাপক কথা, কাওলান সাদীদ, এমন কথা বলো যেই কথাতে বিবাদ না হয়, ঝগড়া না হয়, তর্কে জড়াইতে যেও না, অহংকারমূলক কথা বলিও না, বাড়াবাড়ি কথা বলিও না, বেশি রহস্য মজাক করিও না, অনেক সময় রহস্য মজাক করতে গিয়েই ঝগড়া বিবাদ বেঁধে যায়, ঠাট্টা বিদ্রুপ করিও না ইত্যাদি। স্বামী স্ত্রীতে কুল কাওলান সাদীদা, এই আয়াত কেন পাঠ করতে হয় বিবাহের মজলিসে, কেন সুন্নত, রহস্য রয়েছে, এই স্ত্রীকে নিয়ে আসছো, নিয়ে আসার পরে ভালো কথা বলবে, সঠিক কথা বলবে, প্রথম দিন নিয়ে এসেই শুরু করে দিলে বাসর রাতে, তোমার কোথাও কারোর সাথে প্রেম ছিল নাকি, তোমার কারোর সাথে ভাবসাব ছিল নাকি, তোমার মামাতো ভাই খালাতো ভাই কারোর সাথে কোনো খাতির আছে নাকি, প্রথম দিনই তো চমকে যাবে, আরে কি ব্যাপার রে, এ তো প্রথম দিনই আমাকে পেরেশান করা শুরু করেছে, সন্দেহ করা শুরু করেছে, হার গেলে আর আসবে না, বলছি এর কাছে যাবই না। আল্লাহ বলছেন সঠিক কথা বলো, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলিয়েন না, কয়দিন ধোকা দিয়ে রাখবেন আপনি, সঠিক কথা বলেন, আল্লাহ পাকে ব্যবসায় বরকত দেবেন, কাস্টমার বাড়বে, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের কাজগুলিকে আল্লাহ সুন্দর সুষ্ঠ করে দেবেন, দাম্পত্য জীবন সুন্দর করে দেবেন, তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়া সুন্দর করে দেবেন, আখেরাত সুন্দর করে দেবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবুক, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেন। ওয়ামান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে মেনে চলবে সেই ব্যক্তি বড়ই মহা সাফল্য অর্জন করবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাক বলছেন যে আমানত পেশ করেছিলাম আমি, আমানত মানে দীন, আল্লাহ পাকের যে দীনের বিধান, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক এই দীনের আমানত, শরীয়তের দায়িত্ব যেটা পালন করতে হবে পেশ করেছিলেন আকাশের ওপর, জমিনের ওপর, ওয়াল জিবাল আর পাহাড় পর্বতের ওপর, তাদেরকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে তোমরা মানবে আমার বিধান, যদি মেনে চলো তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, আর অমান্য করো তাহলে তোমাদের জন্য শাস্তি রয়েছে। এই শরীয়তের আদেশ নিষেধের দায়ী দায়িত্বকে আমানত বলা হয়েছে। ফাবাইনা, এসব অস্বীকার করেছিল, আই আহমেল নাহা, উঠাতি, এই বোঝা আমরা উঠাবো না, ও আশফাক নামিনহা, এবং ভয়ে ভীত হয়েছিল, ও হামাল আহাল ইনসান, কিন্তু মানুষ উঠিয়ে নিয়েছিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, উঠিয়ে নিয়েছে, মানব জাতিকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আত্মাগুলিকে নিয়ে আল্লাহ ফাকরম সবাইকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব সৃষ্টিকর্তা নই, তারা সবাই বলেছিল বালা, হ্যাঁ অবশ্যই, কিন্তু ভুলে গেছেন সেই যুগের কথা তো স্মরণ করাবার জন্য তো নবী রসুল আল্লাহ কিতাব পাঠিয়েছেন, তো স্মরণ তো করিয়ে দেওয়া, রিমাইন্ড তো করিয়ে দেওয়া হয়েছে, তারপরে উপেক্ষা কেন, অবজ্ঞা কেন, অবহেলা কেন। আল্লাহ ফাক বলছেন যে মানুষ উঠিয়েছে, সুতরাং মানুষ ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জুলুম করে বড়ই আর মানুষ বড়ই অজ্ঞ। দায়িত্ব উঠিয়েছ, ঠিকভাবে পালন করো, জেনে শুনে যদি পালন না করেন তাহলে জালেম, আর জানারই চেষ্টা করলেন না, শিখলেন আল্লাহর দিন তাহলে জাহেল। আল্লাহ মানুষের এই জন্য দুটো খারাপ স্বভাবের কথা উল্লেখ করেছেন, হয় মানুষ জেনে করে না সুতরাং জালেম, আর না হয় জানারই চেষ্টা করে না। আল্লাহ পাক মানুষকে এই দায়িত্ব দিলেন কেন, যাতে করে ভালো মানুষকে পুরস্কৃত করা সম্ভব হয় আর অসৎ লোকদেরকে শাস্তি দিয়ে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হয়। লিও আজেবাল মোনাফিকিন অল মোনাফিকাত, যাতে করে আল্লাহ পাক মোনাফিক পুরুষ মোনাফিক নারীকে আল্লাহ আজাব শাস্তি দেন, অল মুশরিকিন অল মুশরিকা মুশরিক পুরুষ মুশরিক নারীকে আল্লাহ পাক শাস্তি দেন, যারা মুশরিক হবে মোনাফিক হবে কপট হবে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন। ওয়াতুব আল্লাহু আলাল মুমিনিন অল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারীদের আল্লাহ তওবা কবুল করবেন এবং তাদেরকে উত্তম পুরস্কার দেবেন। ওয়াকান আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক বড়ই মার্জনাকারী আর বড়ই দয়াবান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুটো ক্ষমতা, ভালো মন্দের ক্ষমতা দিয়ে, দুটো ক্ষমতা স্বাধীনভাবে আপনি প্রয়োগ করতে পারেন, ভালোটাও ব্যবহার করতে পারেন মন্দটাও ব্যবহার করতে পারেন, এর মাঝেই পরীক্ষা রয়েছে। দুনিয়ায় এই পরীক্ষার ফল না পাওয়া যায় না। একজন পাপী খুব সুখী হয়ে দুনিয়া থেকে চলে গেল, একজন আল্লাহ ভীরু সৎ মানুষ চরিত্রবান কিন্তু দুনিয়ায় কোনো সুখ পেল না, না আর্থিক সুখ না মানসিক সুখ, কোনো সুখ পেল না, ছেলে মেয়েরও সুখ পেল না, তাহলে এই বদলা আল্লাহ পাক স্পষ্ট কখন দেবেন? মানুষ মরে গেল সকলে মাটিতে চলো, অসৎ মানুষও মাটিতে গেল আর সৎ মানুষও মাটিতে গেল, বুঝতে তো লোকেরা পারলো না যে ভালো ভালোর বদলা পেল না, মন্দ মন্দের শাস্তি পেল না, জালেমও চলে গেল ভালোও চলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। তাহলে এমন একটা জগৎ সৃষ্টি করতে হবে যেখানে স্পষ্ট হয়ে উঠে, দেখো এই লোকেরা তোমাদের সমাজে ভালো ছিল সেই জন্য তাদেরকে পুরস্কৃত করেছি জান্নাত দিয়ে চিরকালের সুখময় স্থান, আর এই লোকেরা তোমাদের পাপিষ্ট ছিল, অবাধ্য ছিল আল্লাহর দিনের অবাধ্য, এবং মানুষের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, মানুষের হক আদায় করেনি, তাই তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক যাতে করে এই ন্যায় নীতির দাঁড়ি পাল্লা কায়েম করেন, সেই জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, আর হাসর হবে, বিচার দিবস হবে, জবাবদেহি করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আর আখেরাতের জন্য আমাদের মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সক্রিয় করেন এই ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যত রকমের প্রচেষ্টা আমাদের পক্ষে সম্ভব তা ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, মন্দ রাস্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, শত্রুকে জয় করুন, ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 34। হে নবী, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো, তাহলে তুমি